الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال تعالى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وقال تعالى من عمل صالحا ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون وقال تعالى ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى وقال تعالى ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم আমাদের উপরে যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিনের নামে একত্রিত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন, যে দিন হলো বুনিয়াদ, যে দিন হলো ভিত্তি, এই দিনের উপরে নির্ভর করতেছে মানুষের কামিয়ে দিয়ে না কামে সফলতা ব্যর্থতা দুনিয়াতে এবং আখেরাতে। মানুষ যা কিছু চায় আশা করে প্রয়োজন সব কিছু আল্লাহ তাআলা দিনের মধ্যে রাখছেন। দিনই জিন্দেগি যে অবলম্বন করবে নিজে দিনদার হবে। মানুষ দিনদার হয় কিসের দ্বারা? কয়েকটা জিনিসের সমন্বয়ে মানুষ দিনদার হয়। সর্বপ্রথমে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, আল্লাহ তাআলা আমার মাহবুব এই কথাটাকে জবানে উচ্চারণ করে, অন্তরে বিশ্বাস করে যে আল্লাহ আমার একমাত্র মাহবুব, আল্লাহ তাআলার কোনো মাহবুব নাই। যে দাওয়াত, যে তালিম নিয়ে সমস্ত আম্বিয়া আলাইহিম সালাম করে দুনিয়াতে প্রসিদ্ধি আসছিলেন, যে মানুষ যদি সফলতা পেতে চায়, কামিয়াব হতে চায়, তারা যেন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সমস্ত নবীদের দাওয়াত, ইয়া আইয়ুহান্নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানব জাতি তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, কামিয়াব হয়ে যাবে, সবচেয়ে জরুরি। এই কালিমাকে সংক্ষিপ্ত ভাবে কেউ যদি নিজের জবানে উচ্চারণ না করে, এই কালিমা অনুযায়ী তার অন্তরে বিশ্বাস না থাকে, যত ভালো কামি করুক না কেন, মেরে মন্ত্রার দোস্তার যোগ্য আল্লাহ তাআলার কাছে আখেরাতে কিয়ামতের মাঠে হিসাবের দিনে আল্লাহর কাছ থেকে সে কোনো বিনিময় পাবে না, তাকে জাহান্নামে যেতেই হবে। জাহান্নাম থেকে বাঁচানোর কোনো উপায় নাই, জাহান্নাম থেকে ছেড়ে নিজে বাঁচতে পারবে না, শুধু জাহান্নামে যাবে না, অনন্তকাল জাহান্নামের মধ্যে থাকবে, খলুদকে নার হবে, অনন্তকাল সে জাহান্নামে থাকবে। দিনের প্রথম শর্ত, এই জন্য একজন মানুষ কালিমা পড়ার পরে যত গুণাই করুক না কেন, সে যদি আল্লাহ তাআলা এক আল্লাহ তাআলা তার মাবুদ এই কথাটা বিশ্বাস অব্যাহত থাকে, কিন্তু গুণা করতে চোখ কিন্তু তার বিশ্বাসের মধ্যে কোনো ত্রুটি হয় নাই, এই একই বিশ্বাস নিয়ে সে যদি মরতে পারে, তাহলে একদিন না একদিন আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে বের করবেন। এটা যদি এই কালিমা জীবনে একবারও না পড়ে, এই কালিমার উপরে তার কোনো বিশ্বাস যদি না থাকে, একই না থাকে, মেরে মহতরাম দোস্তর অধীনে সে জাহান্নাম থেকে বের হইতে পারবে না, জাহান্নাম থেকে বের হইতে পারবে না। এই জন্য মুসলমানদের লক্ষ লক্ষ গুণা, কোটি কোটি গুণা, শত কোটি গুণা, মেরে মহতরাম দোস্তর বুজুর্গ কাফের মুশরিকের একটা গুণার চেয়েও, এই মুসলমানদের শত শত গুণার চেয়ে কাফের মুশরিকের একটা গুণাই অনেক ভারী। সেটাকে হলো তারা আল্লাহর উপর ইমান আনেনি, ইমান আনার জন্য শর্ত হইল এই কালিমাকে জবানে পড়া। আফসোস, হাজারো মুসলমান এমন রয়ে গেছে আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর উপর ইমান আছে বলে সে খুব সাক্ষী দেয়, স্বীকার করে, কিন্তু এই কালিমাটা সহি করে পড়তে পারে, সহি করে না পড়তে পারার কারণে তারা যেরকম দোষী অপরাধী, ওরাও অপরাধী। যারা নিজেরা এই কালিমাকে সহি করে পড়তে পারে, কিন্তু তাদের যারা পারে না, তাদের কালিমা সহি করার জন্য এদের কোনো চিন্তা নাই, চেষ্টা নাই, প্রোগ্রাম নাই, নিজের দিন নিয়ে নিজে খুশি, নিজের দিনের উপরে নিজে সন্তুষ্ট। ফিরে মস্তার এই উম্মতের কাম এতে না, এই উম্মতের কাম হলো নিজের দিনের উপরে চলো, আরেকজনের দিনের উপর চলে একজনের চেষ্টা করো, নিজেও ইসলামী আকামাতকে সঠিকভাবে জানো, আরেকজনের জানতে পারে এটার ব্যবস্থা করো, নিজেও মানো, আরেকজনে মানতে পারে এটার ব্যবস্থা করো। এটা হলো এই উম্মতের কাম। দাওয়াত তবলিগের ময়দানে এক বুজুর্গ ছিলেন কাজী আব্দুল কাদের সাহেব রহমতুল্লাহ আলাইহি, অনেক বড় হাজের জবাব মানুষ ছিলেন, উপস্থিত জবাব দিতে পারতেন খুব সেকেন্ডের মধ্যেই। একবার উনি সফর করতেছেন, এক জায়গাতে ট্রেন বদলাইতে হবে, আগে ট্রেনে এসে নামছেন, পরে ট্রেনের জন্য অপেক্ষা করতেছেন, এমনিতে ওনার সাথে অনেক লোক ছিল, ওই এলাকার মানুষদের খবর ছিল যে উনি এখান থেকে জানেন, এই স্টেশনে এতক্ষণ পর্যন্ত থাকবেন, অবস্থান করবেন, আশেপাশের লোকজন জমা হয়ে গেলেন, আল্লাহওয়ালারা নাই যেখানে যায় ওইখানে আল্লাহ তাআলা তার থেকে মানুষ উপকৃত হইতে পারে, ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেন, মানুষের দিলের মধ্যে আল্লাহ তাআলা মহব্বত ঢেলে দেন, বহু মানুষ জমা হয়ে গেল। কথাবার্তা হয়তো হয়তো একজন একটা প্রশ্ন করবে, জিজ্ঞাসা একটা ব্যাপারে জানতে চাইবে, কিন্তু সুযোগ পাইতেছিলেন না, বিভিন্ন লোকজনে বিভিন্ন কিছু জানতে চাইতেছেন, উনি কথা বলতেছেন, এর মধ্যে ট্রেনটা আসছে, যে ট্রেনে উনি যাবেন, রওনা দিচ্ছিলেন গাড়ির থেকে, গাড়ি পর্যন্ত পৌঁছে গেছে, এক পা প্ল্যাটফর্মে আর এক পা গাড়িতে হুইসেল বাজছে, ভিড় ভিড় করে তলা শুরু হয়েছে, এর মধ্যে একজন জিজ্ঞেস করছে হাজার তবলিগ কিয়া হ্যাঁ, আমি তো একটা কথা জানতে চেয়েছিলাম যে তবলিগটা কি জিনিস, উনি একটু ভাড়াটা ধীরে ধীরে চলা শুরু হয়েছে, পিছনের দিকে তাকিয়ে বললেন যে রাহে হাত পা চালনা ওর চালানা, রাহে হাওয়াতে বাঁচনা ওর বাঁচানা, সালাম আলাইকুম। হকের উপরে দিনে হাতের উপরে চলা, সঠিক দিনের উপরে নিজে নিজে চলা এবং অপরকে চালানোর জন্য চেষ্টা করা, কায়েসাতের পায়রবি করার থেকে নিজেদেরকে থাকা এবং অপরকে বাঁচায় রাখা, এর নাম হলো তবলিগ। আসসালামু আলাইকুম। মন্দ চলার থেকে নিজেদেরকে থাকা, আরো মুসলমান যাতে আরো মানুষ যাতে বেঁচে থাকে এটার জন্য চেষ্টা করা, এই দুই জিনিসের নাম হলো তবলিগ। আসসালামু আলাইকুম। মেরে মহতরাম বুঝব, এই তবলিগের কাম হইল এই উম্মতের প্রতিভা, দায়িত্ব, জিম্মাদারি, ইবাদত বন্দেগী তো আছেই, এই তবলিগের কামই উম্মতের জিম্মাদারি। মেরে মহতরাম দোস্তরা বুঝব, আমাদের সকলেরই একটু সজাগ থাকা দরকার, চোখের মুখ থাকা দরকার, যে আমি তো নামাজ পড়তেছি, আমার প্রতিবেশী আর কে কে বাকি আছে যারা এখনো মসজিদে আসে নাই, আমি তো নামাজ পড়তেছি, আমার আত্মীয় স্বজন আর কে কে বাকি আছে যে যারা এখনো নামাজের ইহতেমাম করতেছে না, আমি তো দিনের উপরে চলতেছি, আমার ঘরের কি অবস্থা, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার মা, আমার বোন, তাদের মধ্যে দিনদারি কতক্ষণ কতটুকু আসলো, এটা আমার জিম্মাদারি। পাড়া প্রতিবেশীর মধ্যে দিনদারি কতখানি আসলো আমার জিম্মাদারি, আত্মীয় স্বজনের মধ্যে দিনদারি কতখানি আসলো এটা আমার জিম্মাদারি। কত সময় পর্যন্ত ইতমিনান হওয়ার দরকার, নিশ্চিত হওয়া যাবে না যে আমার বড়রা দিনদার হয়ে গেছে, আমার পাড়া প্রতিবেশীরা দিনদার হয়ে গেছে, আমার আত্মীয় স্বজনেরা দিনদার হয়ে গেছে, আমার দেশের মানুষেরা দিনদার হয়ে গেছে, সারা দুনিয়ার মানুষ দিনদার হয়ে গেছে, কত সময় পর্যন্ত ইতমিনান হওয়া যাবে না, যত সময় পর্যন্ত তারা তাদের জিন্দগিকে সুন্নতের উপরে না উঠাবে, সুন্নতের পাবন্দ না হবে। মেরে মহতরাম দোস্তের বুজুর্গ, দিনদারি যদিই থাকুক না কেন, সুন্নতের পাবন যদি না থাকে, বাহ্যিক সুন্নতের পাবন যদি না থাকে, তার দিনদারি যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে। কারণ সুন্নতের সেবা হল মানুষের দিনের হেফাজতের দ্বারা, মানুষের দিনের হেফাজতের দ্বারা হল সুন্নতের সেবা। কারণ সুন্নতের সেবা যে করে শয়তান তার থেকে ভয় পায়, দূরে থাকে, যে নীভাবে নবীর থেকে ভয় পাইতো, নবীজির থেকে ভয় পাইতো, অনুরূপ ভাবে নবীজির সুন্নতের শয়তান ভয় পায়, যাতে চাপে না, যাতে আসে না। বাইরের থেকে বাড়িতে গেছে, ঘরে ঢোকার সময় বিসমিল্লাহ পড়তে সালাম দিতে ওই পাশে পাশে ধরে শয়তানের ঝাঁক একটা দায়িত্ব ছিল, তারা অগ্রসর হইতে পারে না, বলে যে এই ঘরে আর আমাদের থাকার জায়গা নাই, কারণ সুন্নতের উপরে আমল করছে, এই ঘরে আমাদের থাকার জায়গা নাই। খাইতে বসছে বিসমিল্লাহ বলে শুরু করছে, শয়তানে আফসোস করে বলে যে হা, এই ঘরে আমাদের খাওয়ার জায়গা নাই, খাওয়ার ব্যবস্থা নাই, বিসমিল্লাহ করছে। নবীজির সুন্নত, সুন্নত এত অস্ত্র, স্বামী স্ত্রী বিয়ে করছে, বিসমিল্লাহ করছে, বলে যে এখানে আমাদের সাহায্য করার জন্য কোনো জায়গা নাই। সুন্নতের এত শক্তি, এত নূর, সেই নূর শয়তান সহ্য করতে পারে না। সুন্নতের ইস্তেমার মধ্যে হেদায়েতের নূর ভরে দেওয়া আছে। ভাই, আমরা সকলে নিয়ত করে নিই যে ইনশাআল্লাহ সুন্নত মোতাবেক জীবন যাপন করব, শয়তানের চক্রান্ত থেকে যদি বাঁচতে চাই। কারণ শয়তানের চক্রান্ত বড় কঠিন, বড় গভীর। তো মেরে মহতরাম দোস্তরা বুজুর্গ, শুধু আমার নিজের দিনের উপরে, আমার নিজের দিনদারির উপরে আমি ইতমিনান যেন না হই। কারণ যেমনিভাবে আমার দিনদারি আমার জন্য জরুরি, অনুরূপভাবে আমার পরিবারকে দিনদার বানানো আমার জন্য জরুরি, আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে দিনদার বানানো আমার জন্য জরুরি, সারা দুনিয়ার মানুষ কি করে দিনদার হতে পারে এটা আমার জন্য জরুরি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু أنفسكم وأهليكم نارا أي من ذرا ثم رأسماته ثم ذلك جهنم العقول اتك بساو ثم هذا نيزك جهنم العقول اتك بساو ايبون ثم ارقوا قريبا قريبا جنبا جهنم العقول اتك بساو مني محسن عبد السلام بزرگو الله كنت شمستو مسلمان هل اتك قريبا هل نبي جرشان قلت شمستو مسلمان اكبر شريد المطلوب একটা শরীরে যেমন আঙ্গুলে যদি ব্যথা লাগে সারা শরীর অস্থির হয়ে যায়, চোখ ব্যথা করলে সারা শরীর অস্থির হয়ে যায়, অনুরোধ পাবে সমস্ত মুসলমানকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পরিবার না একটা শরীরের মতো বলছে, একজন মুসলমানের মধ্যে দিনের সামান্যতম ত্রুটি যদি থাকে প্রবেশ থাকে সমস্ত মুসলমানদের অস্থির হয়ে যেতে হবে। এই অবস্থায় যদি এই ভাই মারা যায় দিনের এই ত্রুটিটা মধ্যে আসে তার আঘাত কি হবে, তার হাসিল কি হবে? সে যদি পরিপূর্ণ ভাবে মুসলমান হয়ে না মরতে পারে, মেরে মস্তরা বস্তু পরিপূর্ণ ভাবে মুসলমান হয়ে জীবনযাপন না করতে পারে, মুসলমান হয়ে জীবনযাপন করতে যদি অভ্যস্ত না হয়, মেরে মস্তরা দোস্তার যোগ্য পূর্ণ মুসলমান হিসেবে সে মরতে পারবে না। পূর্ণ মুসলমান হিসেবে সে যদি মরতে না পারে সে আমাদের ময়দানে পূর্ণ মুসলমান হিসেবে সে উঠতে পারবে না। আল্লাহ নবী ইরশাদ করেন, তারা বলতো না যাবা তাহি এমন অকাক্ষারও না কামা তারা বলতো যেইভাবে জীবনযাপন করতেছ ওইভাবে বৈভাবে তোমাকে মরতে হবে, যেইভাবে তুমি মরবে ওইভাবে তোমাকে উঠতে হবে। এই জন্য আল্লাহ তাআলা ইমানদারকে বলছেন, ইমানদারদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাক্বুল্লাহা হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারেরা, আল্লাহকে ভয় করো ভয় করার মতো, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ভয় করা কাকে বলে? আল্লাহকে ভয় করার পূর্ণতা কখন হয়? যখন দেখি কোন মানুষ আল্লাহ তাআলার পক্ষ থেকে করণীয় বলতে যত হুকুম আসছে, শরীয়তের পক্ষ থেকে করতে হবে বলে যে হুকুম গুলো আসছে, সমস্ত হুকুম গুলাকে পুরো করে এবং বিরত থাকতে হবে, বাঁচতে হবে, করা যাবে না, এরকম যত হুকুম আছে ওই সমস্ত জিনিস থেকে যখন দেখতে থাকে এই যদি ইতিহাসের সমন্বয়ে ওই লোকটার ভিতরে তাকেও পয়দা হয়। কিছু মানলো, কিছু মানলাম, শরীয়তের হুকুম কিছু মানলাম, কিছু মানলাম না, নিষিদ্ধ যা কিছু আছে আংশিক জিনিসের থেকে বিরত থাকলাম, বেঁচে থাকলাম, আংশিক জিনিসের বেঁচে থাকলাম না, মেরে মহতরাম দোস্তার বুজুর্গ তার তাকেও অর্জন হবে না। যদি তাকেও অর্জন না হয় আল্লাহর কাছে পূর্ণ মুসলমান হিসেবে পরিচিত হবে না। যদি আল্লাহর কাছে পূর্ণ মুসলমান হিসেবে তিনি দিতে পরিচিত না হইতে পারে, পূর্ণ মুসলমান হিসেবে সে মরতে পারবে না। পূর্ণ মুসলমান হিসেবে দীর্ঘকাল যদি মরতে না পারে, ধরে মহতরাম দোস্তার বুজুর্গ কেমতের ময়দানে ওই মহান আদালতে আল্লাহ রব্বুল আলামিনের সামনে পূর্ণ মুসলমান হিসেবে সে উঠতে পারবে না। অনেকের তো এমন অবস্থা হবে আসলে ময়দান উঠবে, আল্লাহ তাআলা তাদেরকে মুসলমানদের কাতারে থাকতেই দেবেন না। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, অন্তাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, পশ্চিমান লঙ্ঘনকারীরা ও নাফরমানেরা তোরা আজকে আলাদা হয়ে যা, থাকতে দেবেন আল্লাহ তাআলা মুসলমানদের সাথে, নেক মানুষদের সাথে থাকতে দেবেন না। মেরে ভক্তরাম দোস্ত বুজুর্গ, এই কথাটার কোন ভয় আমাদের অন্তরে নাই? কারণ এই কথাটার গুরুত্ব, এই কথাটার ভয়াবহতা যদি বোঝার উপলব্ধি করার মতো যোগ্যতার ক্ষমতা আমাদের ভিতরে থাকতো, তাইলে আজকে আমাদের এই অবস্থা হইতো না। খায় চাতের বাজার এত গরম হইতো না, মিথ্যার বাজার এত গরম হইতো না, গোলাহের বাজার এত গরম হইতো না। ইব্রাহিম বিন আজহার রহমতুল্লাহ আলাইহি এক এলাকার বাদশাহ ছিলেন, বালকের বাদশাহ ছিলেন, একদম ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন, মানুষের কাছে ওনার বড় সম্মান ছিল, ওনার বড় ইজ্জত ছিল। লম্বা ঘটনা, যে কয়েকটা ঘটনার প্রেক্ষিতে উনি গভীর রাত্রে অন্ধকারে চুপচাপ ওই বাদশাহী ছেড়ে চলে গেলেন, বাকি জিন্দগিতে বনের জঙ্গলের মধ্যে থেকে আল্লাহর ইবাদত করে ওইখানে কাটায় দিচ্ছেন। দীর্ঘদিন পর্যন্ত খবর ছিল না, কেউ জানতো না যে উনি কোথায় আছেন। বহুদিন তালাশ করার পর ওনাকে পাওয়া গেল, যখন পাওয়া গেল তখন উনি বলে দিলেন যে আমি আর ফিরে যাব না। তা ওনার উদিন নাজির যারা ছিল সরকারি পদস্থ বড় বড় কর্মকর্তা কর্মচারী যারা ছিল তারা মাঝে মাঝে ওনার কাছে যাইত, ওনার কাছে কিছু নসিহত শোনার জন্য। এতটুকু না, ওনার কোনো আপত্তি ছিল না, কিন্তু উনি ফিরে যাবেন না বাড়িতে, এই ছিল ওনার সিদ্ধান্ত। একবার এরা গেছে যে দেখে যে উনি খুব বিষণ্ণ, চিন্তিত, সবসময় যে দশকর্মী কিন্তু থাকতেন সে আজকে আরো ব্যতিক্রম। মানুষেরা জিজ্ঞেস করলো যে আজকে আপনাকে একটু ব্যতিক্রম ভাবে আমি সামনে দেখতেছি, চিন্তিত দেখতেছি, কারণটা কি? উনি বললেন যে ভাই কয়েকদিন যাব একটা বিষয়ে আমাকে চিন্তিত করে ফেলছে, যে চিন্তা যে ভয় আমাকে এত ভীত করে ফেলছে, ভীত করে তুলছে, যে আমি নিজেকে আর স্বাভাবিক ভাবে রাখতে পারতেছি না, আমার স্বাভাবিকভাবে আমি বজায় রাখতে পারতেছি না। বলে যে সেটা কি? আল্লাহ তাআলা যখন রূহ বানাইলেন, সমস্ত রূহ আল্লাহ তাআলার সামনে ছিল, আল্লাহ তাআলা যখন ইশারা করলেন যে হা ওলা ইন্নাল জান্নাহ ফালা উবালি, এরা সব এই সমস্ত রূহ গুলা জান্নাতি, এটা আমার কোনো পর নাই, এদেরকে আমি জান্নাতে দেব, প্রবেশ করাবো। বাম দিকে ইশারা করলেন, বললেন যে হা ওলা ইন্নাল নার, এগুলো সব জাহান্নামী, ফালা উবালি, এরা জাহান্নামে জাহান্নামে যাবে, এ ব্যাপারে আমি কোনো পর কারো কোনো পর করব না। এ কথা বলে কান্না শুরু করে দিলেন যে আমি জানি না সেদিন আমার রূহ কোন দিকে ছিল, ডান দিকে ছিল না বাম দিকে ছিল, মেরে মস্তরাম দুর্গ ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইহি তো জানা ছিল না, কিন্তু আমাদের তো জানা আছে নাকি যে আমাদের রূহ কোন দিকে ছিল, আমাদের কারো জানা। দ্বিতীয়টা যে আমার মায়ের পেটে গর্ভের বয়স যখন নাকি 4 মাস পুরো হলো, আল্লাহ তাআলা রূহ পাঠাইলেন, সেই ফেরেশতা রূহ নিয়ে আসলেন, রূহটা জায়গা মতো রাখার পরে আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন যে আশাকিউল আনসাইদ, কোন ভাগে নাম লেখবো, সৌভাগ্যমন্দের মধ্যে লেখবো না হতভাগতের মধ্যে লেখবো? আমি জানি না আল্লাহ তাআলা কি জবাব দিয়েছিলেন, মেরে মোস্তফা আব্দুল করব আবার দীর্ঘক্ষণ পর্যন্ত কাঁদলেন, খুব কাঁদলেন। এরপরে আবার অনেকক্ষণ পরে বললেন যে আমার রুহ যখন আমার দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যাবে, আমার রুহ নিয়ে যাওয়া হবে, তখন আল্লাহ তাআলার সামনে যে রুহ যখন চিন্তায় পড়বে, কিছু রুহ সম্বন্ধে আল্লাহ তাআলা হুকুম দেবেন, এই লেজের মধ্যে রাখো, জান্নাতের বাগানের মধ্যে নিয়ে রাখো, কিছু রুহ সম্বন্ধে আল্লাহ তাআলা বলবেন জেলের মধ্যে রাখো, জাহান্নামের কয়েকখানাতে বন্দী করে দাও। আমি জানি না সেদিন আমার সম্বন্ধে আল্লাহ তাআলা কি ফয়সালা করবেন। আর কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ যখন উঠবে, তখন আল্লাহ তাআলা ঘোষণা করবেন অন্তাকুম ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, গোনা ফরমানেরা তোরা গুণাগারেরা তোরা আলামে হয়ে যা, আমার নেক বান্দাদের সাথে তোদের থাকার আর কোনো অধিকার নাই, ভাগ করে দিবেন আল্লাহ। দুনিয়ার মতো একই শহরে অনেক জাতি বসবাস করে, যখন বৃষ্টি হয় নামাজের জমিনেও বৃষ্টি হয়, যে এলাকায় বৃষ্টি হয় নামাজের জমিনেও হয়, নামাজ পড়ে না তার জমিনেও হয়, শরাব খায় তার জমিনেও হয়, আরো বড় বড় গুনাহের মধ্যে যারা লিপ্ত তাদের জমিনেও হয়। একটা অভ্যাস হয়ে গেছে যে যেটা পাওয়ার ওইটা সকলেই সমান পায়, নামাজ রোজা করলে না করলেও বাড়তি কোনো সুবিধা নাই, না করলেও কোনো সমস্যা নাই। দুনিয়াতে দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে, দেখতে দেখতে কি হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে, ধারণা দেখি আমাদের ময়দানে বুঝি এরকম ভাবে জন ভাইতাল করার সিদ্ধান্ত দেওয়া হবে, জনভাবে সুযোগ দেওয়া হবে, এর মহতরাম দোস্তার দুর্গ সে আমাদের ময়দানে জনভাবে গণহারে সুযোগের কোনো ব্যবস্থা নাই। দুনিয়ায় দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যেতেছি, সূর্য উঠলে সবার ঘরে আলোকিত হয়ে যায়, সকল রাস্তাঘাট আলোকিত হয়ে যায়, বাতাস বললে সকলের গায়ে ঠান্ডা বাতাস লাগে, ফ্যান দিতে গেলে সকলেই গরমের দিনে, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ফ্যান দিতে গেলে সকলেরই ভালো লাগে, যাতে সকলকে সাহায্য দেয়। মেরে মহতরাম দোস্তার বুজুর্গ কিয়ামতের ময়দানে এই গরম কোনো ব্যবস্থা থাকবে না, হাতের পক্ষে যারা থাকে তারাও বাতাস করলে অক্সিজেন পাইতেছে, হাতের সমালোচনা করে তারাও বাতাস করলে অক্সিজেন পাইতেছে, এই এর কারণে এরকম চিন্তার করার সুযোগ নাই যে কেয়ামতের ময়দানে ফাসালারা আর হাতের বিপক্ষে যারা আছে তারা আল্লাহ তাআলার কাছে একই রকমের সুযোগ সুবিধা পাবে, এতে কোনো সুযোগ নাই, আল্লাহ তাআলার কাছে ওই যে সুযোগ সুবিধা দিলে দিলে নেবে, সুযোগ সুবিধা ভাগ করা হবে। প্রথম প্রহরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিবেন আনতাউল ইয়াউমা আইয়ুহাল মুসলিমুন ওয়ালা ফরমা বিল আসতালা হয়ে যায়। আমার নেক বান্দাদের সাথে থাকার কোন অধিকার তোদের নাই, আমার নেক বান্দাদের মধ্যে থেকে আল্লাহ তাআলা ভাগ করবেন। নেক বান্দাদের মধ্যে সাত রকমের মানুষকে আল্লাহ তাআলা আজকে ছায়ার নিচে নিয়ে যাবেন। তার মধ্যে হলো ওই সমস্ত যুবকদেরকে যারা জৈবকালে আল্লাহ তাআলার ইবাদত করতে কি করতেন, জৈবকালে দিনের চর্চা করছে, দিনের উপরে চলছে, তাদেরকে আল্লাহ তাআলা আখেরাত কায়েমে জায়গা দিয়ে দেবেন। ওদেরকে আল্লাহ তাআলা দেবেন যারা দুনিয়াতে নিজের গুনাহের কথা স্মরণ করে আল্লাহর আযাবের ভয়তে চোখে পানি ফেলছে, তাদেরকে আল্লাহ তাআলা আখেরাত কায়েমে জায়গা দিয়ে দেবেন। দুইজনের মহব্বত একমাত্র আল্লাহ তাআলার জন্য ছিল, দুনিয়ার কোনো লাভে না, কোনো লোভে না, কোনো স্বার্থে না, দুনিয়ার এই কোনো সম্পর্কের কারণে না, আল্লাহর জন্য মহব্বত ছিল। তাদেরকে আল্লাহ তাআলা আজকের সায়ানিসে জায়গা দিলেন, ওদেরকে আল্লাহ তাআলা আজকের সায়ানিসে জায়গা দেওয়ার সুযোগ করে কি আমাদের মান থেকে বেশি বের করে নিয়ে যাবেন, যারা তাদের অন্তর বস্তিতে লটকানো থাকত সেই মজমা। এই জন্যে এদের সকলেরই আস্তে আস্তে মসজিদের সাথে একটা মহব্বত পয়দা হয়ে যায়, মসজিদে থেকে থেকে মসজিদের সাথে মহব্বত পয়দা হয়, ওইটাকে ঠিক রাখার জন্য ওইটাকে ঝালাই করার জন্য মাঠে পিন্দ্রেন নেয়, রোজানা মেহনত করে মসজিদে সবাই যায়, হেরে মস্তরান দুজনের যাতে করে মসজিদের সাথে সম্পর্ক পয়দা হয়। আজকের মসজিদ সুন্দর হয়েছে কিন্তু মসজিদের সাথে সম্পর্ক রাখতেওয়ালা মানুষের সংখ্যা দিন দিন কমতেছে, বাজার আবাদ হয়েছে, মসজিদ সারাদিন বন্ধ, পাঁচবেলা খুলে বাজার সারাদিন খোলা, বাজার সারাদিন খোলা, মেরে মহান বুজুর্গ আস্তে আস্তে মসজিদের দরজা বন্ধের সময়টা বাড়তেছে, বন্ধ থাকার সময় বাড়তেছে। এমন অনেক জাতির আছে তাদের এবাদতের জায়গা সপ্তাহে একদিন খোলে, মেরে মহান বুজুর্গ এবাদতের জায়গা ওই পাঁচ বার খোলার কথা না, এবাদতের জায়গা হলে 24 ঘন্টা খোলা রাখার কথা। যদি মানুষ না আসে তাহলে মসজিদ যারা বানাইতে পারবে দায়িত্ব ছিল এটা যে মানুষ কেনে মসজিদে ভরে রাখা, কারণ আজাব গজবের থেকে কেউ যদি বাঁচতে চায় অতীতের আর যেগুলো এখানে সেগুলো এখানে সেগুলো সরাইতে চায়, ভবিষ্যতের আজাবের থেকে বাঁচতে চায় তাহলে যে আমলগুলো নবীজি করার কথা বলছেন তার মধ্যে একটা হলো মসজিদকে আবাদ করা, দ্বিতীয়টা হলো শেষ সাথে যে কান্নাকাটি করা, তৃতীয়টা হলো নিজেদের মধ্যে মহব্বতের সাথে থাকা, এলাকার সব মানুষ নিয়ে মহব্বতের সাথে থাকা। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ শেষ সাথে যে কাণ্ড তো ওই ব্যক্তি যার সাথে মসজিদের সম্পর্ক আছে, যার সম্পর্ক গ্রামের সাথে, যার সম্পর্ক বিভিন্ন বারের সাথে, যার সম্পর্ক হোটেল মোটেলের সাথে, সে কি শেষ সাথে সে কান্না নাকি মসজিদের সাথে যদি সম্পর্ক করা যায় তাইলে শেষরাত্রিতে সেও কান্নাকাটি করবে। যেমন মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরে যে যায় সে আল্লাহর মেহমান হয়ে যায়, আল্লাহর মেহমান যে হয়ে গেল মেরে বস্তর আব্দার যুগ আল্লাহ তালার মনসামত আল্লাহ তালা তাকে গড়ে তুললেন, আল্লাহর মনসামত আল্লাহ তালা তাকে গড়ে তুললেন। যে মেরে বস্তর আব্দার যুগ কেমন মজানের গণহারের ব্যবস্থা নাই, ইব্রাহিম নিরাধান রহমতুল্লাহ নাই, এটা বলে এমন ভাবে কাঁদতে লাগলেন ওনার সামনে যারা ছিলেন সকলেই কাঁদতে লাগলেন। এই সমস্যাটা কি শুধু ওনার একটা না আমাদের সকলের, কি বলেন ভাই আমাদের সকলের সমস্যা, কেউ আমরা জানি না যে আল্লাহ তাআলার সিদ্ধান্তে কি আছে, কেউ জানি না। এই মানব জাতিকে কেমন পর্যন্ত আনেওয়ালা মানুষ কি করে জাহান্নাম থেকে বাঁচতে পারে, আল্লাহ তাআলার গজবের আগুনের থেকে বের হইতে পারে, আল্লাহ তাআলার রহমতের সীমানার মধ্যে কি করে ঢুকতে পারে, এই যে আওয়াজে এই দিন নিয়ে আসছিলেন তার দিন মানুষের কাছে পৌঁছেছেন দাওয়াতের মাধ্যমে, দিন মানুষের কাছে কি ভাবে পৌঁছেছেন দাওয়াতের মাধ্যমে। আওয়াজ পড়লে আসছে পাঁচ চান্দাবেলা কালিমা, এই কালিমা পড়লে সে পাক হয়ে যাবে, সমস্ত গুণার থেকে পাক হয়ে যাবে। সমস্ত গুণার থেকে যখন পাক হয়ে যাবে তখন তার দিলটা কি হয়ে যাবে, তখন দিলটা স্বচ্ছ হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, কালকটা সালিম হয়ে যাবে। মেরে মস্তরাম যত বড় গুণাই করুক না কেন সমস্ত গুণাকে গুণার থেকে পাক করে দিলে এই কালিমা থেকে। তাই এই কালিমা পড়ার আগে কতল করে থাকুক, জেলা করে থাকুক, চুরি করে থাকুক, যা কিছুই করুক না কেন এই কালিমা যখন পড়বে পড়ার সাথে সাথে তার জীবনের সমস্ত গুণা মাফ হয়ে যাবে। এক ব্যক্তি আসলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, যার নাম হলো দাহিয়ে কালবি, এসে বললো যে ইয়া রাসূলুল্লাহ আমি মুসলমান হতে চাই, আমি কালিমা পড়তে চাই, আপনার হাত খানা আগাই দেন, আমি আপনার হাত স্পর্শ করে হাতে ধরে আমি কালিমা পড়তে চাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত দুখানা আগাই দিলেন, যখন নবী তো আগেই হাত আগাই দিয়েছিল, যখন নবী হাত আগাই দিলেন তখন ওনার হাত উনি কামড়ে নিয়ে গেলেন, বললো হাত টানতে নিয়ে গেল। আবার বললো যে ইয়া রাসূলুল্লাহ আমি কালিমা পড়তে চাই, আমি মুসলমান হইতে চাই, আপনার হাত দুখানে একটু আগাই দেন। নবীজি হাত আগাই দিলেন, সে তার হাত পিছিয়ে নিয়ে গেল। আবার এসে বললো, আবার নবীজি হাত আগাই দিলেন, আবার সে হাত পিছিয়ে নিয়ে গেল। এবার বললো যে ইয়া রাসূলুল্লাহ আমি তো অনেক বড় গুণবী, আমার অপরাধটা আমার গুণাটা একটু শুনতে হবে, এই গুণাটাও যদি মাফ হয়ে যায় তাইলে আমি আপনার হাতে মুসলমান হব, তাইলে আমি কালিমা পড়তে রাজি, আর ওই অর্থাৎ এই গুণাটা যদি মাফ না হয় তাহলে আমার কালিমা পড়ে কি হবে, আমার ঘটনাটা সত্য হবে। মেনে মোস্তারা দোস্তার বুজুর্গ নবী ধৈর্যের পাঁচ ছিলেন, নবী ধৈর্যের পাঁচ ছিলেন, কারণ করে তখন উত্তেজিত হয়ে যেতেন না, বললেন যে ইয়া রাসূলুল্লাহ একবার আমি সফরে যাইতেছিলাম, আমার স্ত্রী সন্তান সম্ভব না, আমি তার খরচের জন্য কিছু পয়সা করে দিয়ে গেলাম, আর আমাদের সফরটা তো একটু লম্বা লম্বাই হইত, আমার স্ত্রীকে বলে গেলাম যে দেখো যদি ছেলে হয় তাহলে মোবারক স্বাগত, যদি মেয়ে হয় তাহলে যে কাজটা আমি থাকলে করতাম এটা তুমি করে দিও, না পারলে কারো সাহায্য নিও, মানে তাকে জীবিত দাফন করে দিও। এই ছিল ইসলামের আগে মেয়েদের সাথে আচরণ, তাদেরকে একটা ভিন্ন দৃষ্টিতে দেখা হইত, ইসলাম তাদেরকে সম্মানের আসনে বসাইছে, মা বাবাকে বলে বলে বলে গেছে ইসলাম যে কারো ঘরে যদি তিনটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, আর সে যদি এই তিনটা মেয়ে সন্তানকে দিন শিখায়, দিনের উপরে রাখে, দিনদার দেখে ভীষণই দেয়, ওই মা বাবার দুইজনেই জান্নাতি। এক সাথ বললেন যে ইয়া রাসূলুল্লাহ তিনজন যদি না থাকে দুইজন যদি থাকে বলে যে তারাও তার মা বাবাও জান্নাতি। মেরে মোস্তারা দোস্তার বুজুর্গ মেয়েদেরকে সম্মানের আসনে বসাইছে, সন্তানকে বলে দিছে রাস্তায় ভিক্ষে করে তাকেও যদি বলা হয় যে হাজির দেবা কি বলে রাজি হবি তো হবে না, মুসলমান মাত্র এই বাইতুল্লাহর সাথে একটা টান আসছে, হাজার মুসলমান নিরান হাতের কল্পনা যেন যেতে পারে না, এই হাজারো মুসলমান দূর দূরান্তরের চোখের পানি ফেলে দেয়, কি বলেন ফেলে কি ফেলে না, হজে যাওয়ার জন্য রাজি। সন্তানকে বলে দিছে তোমার মায়ের দিকে, তোমার মা বাবার দিকে একবার যদি মহব্বতের দৃষ্টিতে শ্রদ্ধা ভরে তাকাইতে পারো তাহলে একটা কবুল হজ একটা কবুল উমরার দেখি তোমার আমল নামাতে লিখে দেওয়া হবে। কেউ যদি দৈনিক একশো বার তাকায় মা বাবার দিকে সম্মানের সাথে শ্রদ্ধা ভরে একসাথে কবুল হজ একসাথে কবুল উমরার দেখি তার আমল নামাতে লিখে দেওয়া হবে। মাকে সম্মানের আসনে বসাই দিতে, মাকে সম্মানের আসনে বসাই দিতে ইসলামের অবদান, যে নারী জাতির কোনো মূল্য ছিল না, যাদের নিরাপত্তা ছিল না, পশুর মতো তাদের সাথে ব্যবহার করত, মাকে বিয়ে করত, কোনো সম্মান ছিল না, মেরে মস্তরা দুর্গ ইসলামের সম্মানের ব্যবস্থা করতে। বলে যে আমার স্ত্রীকে বলে গেলাম যদি মেয়ে হয় তাহলে তাকে জীবন্ত দাহন করে দিও। চলে গেলাম আড়াই তিন বছর পরে ঘুরে আসলাম, আমার মাথার মধ্যে পুরা সময়টাই মাথার মধ্যে ঘুরতেছে, ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। আসার পরে দেখলাম যে কোনো ছেলে তো নাই, ছেলে হলে তো আমার কাছে দলিয়ে আসতো বা আমার স্ত্রী তোলে ধরে নিয়ে আসতো, এই যে তোমার আব্বু হয়েছে, সেরকম তো আসলো না। মেয়ে যে হয়েছিল এটা আমি বুঝতে পারলাম। তারপরে জিজ্ঞেস করলাম ছেলে হয়েছিল না মেয়ে হয়েছিল, বলে ছেলে হলে তো দেখতেই। তাই সে মেয়ে কোথায়, মেয়ে কি করছো, বলে যা বলে গেছো তাই করছি, যা বলে গেছো তাই করছি। বলে যে ইয়া রাসূলুল্লাহ, একজন মা তার গর্ভের মেয়েকে, গর্ভের সন্তানকে জীবন্ত দাফন করেছে, সুস্থ থাকবে, এটা হইতে পারে না। কিন্তু তার কথাবার্তা বড় স্বাভাবিক, আমি মনে করলাম যে এটা সত্য না, কিন্তু কিছু বলতেও পারি না, একসাথে দেখতে পারতেছি না, প্রমাণ নাই, প্রমাণ নাই। অপেক্ষায় থাকলাম যে আশেপাশে কোনো বাড়িতে লোকে আর আসছে নাকি, দীর্ঘদিন পর্যন্ত অপেক্ষা করলাম না, খোঁজ খবর লাগাইলাম না, চিন্তা করলাম যে হইতে পারে ওই শ্বশুর বাড়িতে গেলে সন্ধান পাবো। হয়েছে তো মেয়েই নিশ্চিত, তার মেয়ে বেঁচেও আছে, তার নর তো তার মায়ের চোখে পানি থাকত। শ্বশুর বাড়িতে গেলাম, একদিন যায়, দুদিন যায়, তিন দিন যায়, আমি তো ওই তথ্য উদ্ঘাটন করার আগে আসবো না। অনেকদিন পরে গেছি, তারা আমাকে খুব যত্ন করতে লাগলো, কিন্তু কয়েকদিন পরে দেখলাম যে একটা জায়গায় তারা খুব সতর্ক, একটা জায়গায় তারা খুব সতর্ক, খালি চাপা কণ্ঠে চাকরি চাকরির জন্য আমার চোখের আড়াল থেকে সরাই রাখার চেষ্টা। মনে করলাম যে ঘটনাটা এখানেই, আমিও দেখে বসলাম, এই তথ্য উদ্ঘাটন না করে এ বাড়ির থেকে যাব না। কিছুদিন পরে হঠাৎ করে একটা মেয়ে, ওই আমার সফরের যা বয়স ওই রকম বয়সেরই একটা মেয়ে, ফুটফুটের চেহারা, তার চলাফেরা হাঁটা চেহারা আমি দেখলাম একেবারে আমার সাথে একশো ভাগের একশো ভাগ মিল। মনে করলাম যে হায়রে সর্বনাশ, এই কলঙ্কের ছাপ, কলঙ্কের তিলক আমার কপালে, যে আমার মেয়ে বেঁচে আছে, আমার মেয়ে বেঁচে আছে, কলঙ্কের তিলক। এইটাকে শেষ না করে এখান থেকে সরা যাবে না, কিন্তু কিভাবে শেষ করবো, গুষ্টি তারা খুব বড়, মামু খালা শ্বশুর চাচা শ্বশুর মিলা একটা বিশাল গোষ্ঠী, এই গোষ্ঠীর মোকাবেলার থেকে কেমনে আমার মেয়েটাকে আমার হাতে নেব, আমি ওকে শেষ করব। আমার মাথায় রক্ত উঠে গেল, আমি নিজেকে ঠান্ডা রাখার চেষ্টা করলাম, বাজারে গেলাম, ওই মেয়ে ওই বয়সের মেয়েদের কাপড় চুপুরি নিয়ে আসলাম, খেলনা মিষ্টি বাচ্চারা যা পছন্দ করে সব এটাকে বাড়ির ভিতরে পাঠাই দিলাম। তারা বুঝতে না বুঝতে মেয়েগুলো দেখে ফেললো, আর বাচ্চা মানুষের তো আর কোনো ফাইসলা লাগে না, বাচ্চাদের সিদ্ধান্ত নিতে কোনো ফাইসলা লাগে না, ফাইসলা লাগে নাকি, এক হলো বাচ্চাদের ফাইসলা লাগে না, আর এক হলো স্বার্থপরদের কোনো ফাইসলা লাগে না, বিনা ফাইসলাই স্বার্থপর চলতে পারে, আর বাচ্চাদেরও ফাইসলা লাগে না, পাবে ঈদের কাপড় শুরু আসছে, সবচেয়ে ছোট বেটে আড়াই বছর বয়স, সব কটা নিয়ে ওদের মনে বসছে, সবই আমার, কি বলেন, বলে কি বলে না, সব আমার। ওই মুহূর্তে বাপেও নিতে পারবে না, মায়ে নিতে পারবে না, বোনেও নিতে পারবে না, দাদুতেও পারবে না, আস্তে আস্তে দেবে আর কি, তখনও দাদুকে আগে দেবে, আর ওই নিজে বড় যেটা এদেরও তো ঈদের দিন পর্যন্ত দেবে না। মহতরা আমাদের ওই বাপটা এগুলো ধরে ফেলছে, এগুলো আমার, এগুলো আমার, এগুলো আমার। এখন বাচ্চার হাত থেকে নেওয়াটা সমীচীন মনে করে নাই, মনে করতে পারে মার কাছ থেকে দূরে, বাপ এই বাড়িতে থাকা সত্ত্বেও পরিচয় দিতে পারতেছে না, আবার যদি চাপাচাপি করে তো মন্ত্র নষ্ট হয়ে যাবে, তো সবই বাচ্চা রয়েছে। এখন বাচ্চা ওতলা হয়েছে যে কে এইগুলো আনলো, কারণ মানুষ হলো ইহসানের গোলাম, আলে ইহসান ইহসান ও আব্দুল ইহসান, অনুগ্রহের কাজ মানুষ। এখন একটা বাচ্চা তালাশ করতেছে, আমার এত ভালো ভালো জিনিসগুলো কে এনে দিল, ওইদিকে বাবা তালাশ করতেছে কাছে যাওয়ার জন্য, ওইদিকে এখন বাচ্চা তালাশ করতেছে কাছে যাওয়ার জন্য, তাহলে তো দূরত্ব বেশিক্ষণ থাকে না, তাই না? অল্প সময়ের মধ্যে গুরুত্ব শেষ, মেয়ে বাপের কোলে আসছে। বাহ্যিক ভাবে এমন আদর করছে, এমন বা মা করছে, এমন সেবা দিচ্ছে, মনে হয় যে জীবনের শেষ মুহূর্তে থেকে পাইল, না পাইলে এখনই মারা যাইত। এই অভিনয় ভুলে গেছে, নানু ভুলে গেছে, খালারা ভুলে গেছে, মামুরা ভুলে গেছে, যাহাবার হয়েছে যে মহব্বত বাস্তান করতেছে, আমার এখন তার ভয় নেই। তারপরে তারা সিদ্ধান্ত দিচ্ছে, তুমি আসো যাও দেখো মেয়ে, তোমারই তোমার হাতে দেব না, তোমার কাছে দেব না। এখন খাওয়া দাওয়া বাদ দিচ্ছে, জামাই খায় না, কথা বলে না, এদের তো সমস্যা। আমার মেয়েকে আমার কাছে না দিলে, আমার সাথে না দিলে আমি যাবো না। অনেক অভিনয় করে কয়েকদিন থেকে তাদের পথে কি আকর্ষণ করে মেয়েদেরকে নিয়ে আসছে, বলে যে ইয়া রাসূলুল্লাহ, চলতে চলতে যখন ওই গ্রাম ওই এলাকা অদৃশ্য হয়ে গেল, আমার এলাকার সামনে এখন অদৃশ্য মরুভূমির মাঠে আমি ঘোড়ার থেকে নামলাম, আমার কাছে লোহবর্ণ আমার কাছে এসেছিল, বর্ষা ছিল, ওজে দিয়া মাটি খুঁজতে লাগলাম, তলোয়ার বর্ষার রাত সব দিয়ে মাটি খুঁজতে লাগলাম। ইয়া রাসূলুল্লাহ, যখন আমি মাটি খুঁজতে লাগতেছি, কথা শুরু করে দিচ্ছি, দুপুরের প্রচন্ড রোদে আমার শরীর ঘেরে গেছে, কপাল ঘেরে গেছে, আমার মেয়ে তার কাপড় দিয়ে আমার কপাল গুছিয়ে দিতেছে, তখন ওই বাচ্চা মেয়ে কাপড় আমার মাথার উপরে দিতেছে যে তার আপনার রোদ এসেছে। ইয়া রাসূলুল্লাহ, তারপরে আমার ভিতরে ওই শয়তান ইবলিস তার কি দমন হইতেছে না। ইয়া রাসূলুল্লাহ, কখনো সে আমার কামে সাহায্য করতেছে, আমি মাটির সুস্থিতে পাথর গুলো টেনে টেনে উঠাইতেছে, পাথর গুলো টেনে টেনে উঠাইতেছে। এইভাবে করতে করতে বুক সমান বর্ষ যখন হয়ে গেল, আমাকে আমি ধরে ফেললাম আমার মেয়েটাকে, তখন আমার মেয়ে বুঝলো আরবের নিয়ম, সে জানে তার ওই বয়সে বহু বাচ্চাকে খুন হইতে দেখছে, জীবিত দাফন হইতে দেখছে। আমার মেয়ে বুঝলো, সে তখন সব কথা বলতে পারে, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে কান্নাকাটি শুরু করলো যে আব্বা আমাকে এইভাবে জীবন্ত দাফন করেন না, আপনি মাটির চাপা দিন না, আমি এই মামন গোষ্ঠীর কাছে ফিরে যাবো না, আপনার বাড়ির মেয়ে দেখা যে আমি দেখি না, ওইখানে আর কোনোদিন ফিরে যাবো না, কোনোদিন বলবো না যে আমার বাবা কি আছে, আমার মেয়ে তাকে জীবন্ত করতেছিল আর আমি তাকে ওই বর্ষার মধ্যে ফেলে বড় বড় পাথরের দিয়ে তার মাথার মধ্যে আঘাত করতেছিলাম, রক্তের ফিরকি দিয়ে আমার শরীরে রাখতেছিল, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার ওই কঠিন ঢিলের মধ্যে কোনো মায়া হয় নাই, আমার সেই গুণাটা কি মাফ হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থির হয়ে গেলেন, কিছুক্ষণ পরে হাত বাড়াই দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইসলাম ইয়ানহাদিমু মা ক্বাবলাহা, ইসলাম পূর্বকালের সমস্ত গুনাহকে নিশ্চিহ্ন করে দেয়, গুনাহের কোনো চিহ্ন তার জীবনে আর বাকি থাকে না। মেরে মোহতরম দোস্তের রুজুর্ব এই কালিমা নিয়ে সমস্ত আম্বিয়ে কেরাম আলাইহিম সালাম দুনিয়াতে আসছিলেন, এই জন্যে এই কালিমাটাকে জবান উচ্চারণ করার মাধ্যমে এর অর্থকে কল্পনা করে এই কালিমাটাকে অন্তরে জায়গা করে দিন। কারণ এই কালিমাটা হইল আল্লাহ তাআলার দাসের ইকরার, আল্লাহ তাআলার সাথে আমার সম্পর্কের স্বীকারোক্তি, যে আমি আল্লাহ তাআলার দাসকে আল্লাহ তাআলার সত্যকে এইভাবে স্বীকার করতেছি যে ওই আল্লাহ আমার মাবুদ। আর আল্লাহ কি, আল্লাহু নূরু সামাওয়াতি ওয়াল আরদি, আল্লাহ তাআলা আসমান জমিনের নূর। মেরে মোহতরম দোস্তো বুজুর্গ, এই কালিমা পড়ার সাথে সাথে এমন নূরের বিকাশ হয়, অন্তরকে এমন নূরে যে ঘিরে নেয়, মেরে মোহতরম দোস্তো বুজুর্গ, অন্তর থেকে সমস্ত গুনাহের ফয়লাকে জ্বালায় সার সার করে দেয়। যেমনিভাবে স্বর্ণের সাথে যখন খাদ মিলে থাকে, এই স্বর্ণকে যখন আগুনের মধ্যে ফেলানো হয়, খাদ যেমনিভাবে আলাদা হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ করা অন্তরের জীবনের সমস্ত গুনাহকে চলে আর পার করে দেয়, অন্তর থেকে আলোকিত করে ফেলে। যে কয়েকটা জিনিসের সমন্বয়ের নাম হলো দিন, তার বুনিয়াদ হলো এটা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে তাবুর মাঝখানের খুঁটি হিসেবে মেশাল দিচ্ছেন, চার পাশে চার খুঁটি, মাঝখানে তাবুটা থাকে, ওইখানে যদি কোনো ক্ষতি না থাকে ওই তাবুত রাত ক্ষতি থাকা সত্ত্বেও ওই তাবুর মধ্যে বসবাস করতে পারবে না, ওই পড়ে যাবে নিচে, জায়গা থাকবে না, খোলা হবে না জায়গা। মেরে মহতরম দোস্তান বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কালিমাকে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমায়ে তাইয়্যিবা, কালিমায়ে তাওহীদ, কালিমায়ে মুসলিম, কালিমায়ে তাহারাত, পবিত্রতা আনয়নকারী কালিমা, হ্যাঁ কালিমাতুল ঈমান, কুফর শিরকের থেকে বের করে ঈমানদার বানানোর কালিমা, গুনাহ থেকে পাক, গুনাহ থেকে পাক করে সন্ন্যাসীকে পাক করতে ওয়ালা কালিমা। মেরে মুখতারাম দোস্তান বুজুর্গ, আল্লাহ যে কাল এর অপেক্ষা আছেন, এই কালবের যাত্রা শুরু হয়ে গেল, এই কালবের যাত্রা কি হলো, শুরু হয়ে গেল, কাল কালিম হইল, কিন্তু তার চাহিদা মিটে নাই, তার চাহিদা মিটে নাই, চাহিদা মিটানোর জন্য কালিমা সম্পর্কে আমল যত বেশি করতে থাকবে কালবের চাহিদা তত বেশি করা হবে। একটা হইলে কালিমাকে আরো পড়তে থাকবে, সকালে পড়বে, বিকালে পড়বে, মেয়ের মহতরম দস্ত বুজুর্গ, সাথে সাথে নামাজ রোজা হজ জাকাতে পাবন্দি করে এই কালিমাটাকে অন্তরে জমানোর জন্য চেষ্টা করবে। মূল আশা তো পালন করতে কোনো আশা নাই, পাথরের মধ্যে কোনো আশা নাই, রডের মধ্যে কোনো আশা নাই, কিন্তু এই সিমেন্টটা যদি ভালো পাথর আর পানি দিয়ে একসাথে মিলে তেমন একটা আঘাত পাওয়া হয়, যে আঘাত কারণে 40 বছর পরেও যদি ওই দালান ভাঙতে যায় তো যারা ভাঙতে যায় তাদের ঘাম ছুটে যায়, কেবলের হাজি হয় না। এদের মোস্তরাম দোস্তর বুজুর্গ, এই কালিমার সাথে, এই ইমানি কালিমার সাথে যখন নামাজ থাকবে, ইমানি কালিমার সাথে যখন রোজা থাকবে, ইমানি কালিমার সাথে যখন হজ থাকবে, হয়তো আমল হবে, হজের আমল করবে, আমরা হজ ফরজ এটা বিশ্বাস করবে। যার কাছে মাল আছে, যাদের কাছে মাল আছে তারা হজ করবে, যাদের কাছে মাল নেই তারা বিশ্বাস করবে যে হজ ইসলামী আস্তাবাদ। আল্লাহর হুকুম, বুনিয়াদী হুকুম, জাকাতের বেলা ওটাই, এই কয়েকটা জিনিস যখন একত্রে মিলা আঠা পয়দা হবে, তো মেরে মহতরম দোস্তান বুজুর্গ, তখন ইমানের ঘর পুরা হবে। কি হবে না ইমানের ঘর তখন পুরা হবে, দিলের মধ্যে মজবুত হয়ে বসবে, তাকে আর কেউ সরাই নিয়ে দিতে পারবে না। কিন্তু সত্য আছে, সত্যের এই সমস্ত ইবাদত গুলো, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, জাকাত বলেন, এই সমস্ত ইবাদত গুলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার মধ্যে হতে হবে। যদি নামাজ ঠিক, নামাজ হয়েছে তরিকা নাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জামানে বলে গেছেন ওটা নামাজ না, এটা কি না নামাজ না, নামাজ পড়তে হবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী। মেরে মহতরম দোস্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী নামাজ পড়তে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা দেখিনি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী শুনো, যেমনি ভাবে কোরআন সংরক্ষিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী জেনে আহাদিসে মুবারাকা অনুরূপ ভাবে সংরক্ষিত, কোরআন তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার থেকে লিখে রাখা হয়েছে, বিভিন্ন জনের কাছে ছিল, বিভিন্ন জায়গাতে ছিল, বিভিন্ন ভাবে বিভিন্ন কেরাতে পড়া হয়তো এক কেরাতে পড়ানোর জন্য উনি ব্যবস্থা করে দিচ্ছেন, যে এইভাবে যেটাকে মাসাবে উসমানী বলা হয়, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনকে একত্রিত করার জন্য যে মশওয়ারা, এটার জন্য 50,000 মানুষ একত্রিত করছিলেন। মশওয়ারার এত গুরুত্ব, মাসহারের এত গুরুত্ব, গুরুত্বপূর্ণ জিনিস তো 50,000 মানুষকে একত্রিত করছে। তোমার মুসলমান দোস্তা বুজুর্গ, আচ্ছা তোমার কিন্তু আব্দুল্লাহ আজিজ রহমতুল্লাহ জমানায়, ওমর সানির জমানায় হাদিস রাখা শুরু হয়েছে, যে নবী জমানের থেকে যারা শুনছিলেন তারা আস্তে আস্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতেছেন। এইভাবে যদি তারা সকলে বিদায় নিয়ে নেন তাইলে এই হাদিসের সংরক্ষণ সম্ভব হবে না। এরপরে তো হাজারো জনে লিখে রাখছেন, তারপরে সঠিক অঠিক গুণে ভরা নির্গুণ এগুলা সংজ্ঞা বানানো হয়েছে, এটাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখা কথা রেখার মধ্যে থেকেই কেউ যাতে মন্দমৃত্যু ঘটাই দিতে না পারে এর মধ্যে সংরক্ষিত আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার নামাজ। আরে এখন তো ভুল হইতেই পারে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা তো দুই একজন নবীর তরিকার খেলাফ নামাজ করে ফেলতেন। এক সাহাবি মসজিদে আসলেন, ভুল মানুষের হবে, ভুল হওয়াটা তেমন মারাত্মক না ক্ষতিকারক না, গুণের ওপরে ভিড় করা হলো ক্ষতিকারক, গুণের ওপরে ভিড় করা হলো ক্ষতিকারক। হ্যাঁ, এই জন্য ওলামায়ে কেরাম বলেন যে আলেম এই কথা বলতে পারলো, যেটা জানা নেই এই ব্যাপারে যদি বলতে পারে, যেটা আমার জানা নেই ভাই আর একজনের কাছে জিজ্ঞেস করেন বা অমুকের কাছে যান, সেটা অর্ধেক এলেন পেয়ে গেল। সাধারণ মানুষের মূর্খ তাহলে এলেন না জানা, আলেমদের মূর্খ তাহলে ভুল হয়ে গেলে ভুল ধরায় দিলে ওইটাকে না মানা। তোমাকে মহতরাম দস্তার বুজুর্গ এক সাহাবি মসজিদে আসলেন, হ্যাঁ এতটুকু জানা ছিল যে মসজিদে আসলে দুরাকাত নামাজ পড়তে হয়, মসজিদে আসলে দুরাকাত নামাজ পড়তে হয়, মসজিদের হক মসজিদের পাওনা, মুসলিমেরা যারা যাবে তাদের কাছে মসজিদের হক হইলে পাওনা হইলে দুরাকাত নামাজ। আর কেউ যদি জোহরে শোনায় গেছে এখনো সে সুন্নত করে নেই, তো জামাত শুরু হয়নি এখনো, সুন্নত করার সময় আছে, সে যদি এই সুন্নত করা শুরু করে দেয় সুন্নত হয়ে যাবে, মসজিদের হকটা আদায় হয়ে যাবে। লিখলে সেই লেন তাহিয়াতুল ও তাহিয়াতুল মসজিদে রাখা আদা প্রতিটা জিনিসের জন্য একটা তাহিয়া আছে, মুবারকবাদ আছে, মসজিদকে মুবা মসজিদের মুবারকবাদ দেওয়া হয়, দুই রাকাত নামাজ উনি এসে দুই রাকাত নামাজ পড়ছেন। গেছে মসজিদে নবী দরবারে মসজিদে বসার জন্য দুই রাকাত নামাজ করে দেয় নবীজির কাছে সালাম দিতেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হুযুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের জবাব দিচ্ছেন কি দিচ্ছেন না এটা তো উল্লেখ নাই, বলে গেলেন যাও সল্লি মাররাতান কাআন্না কালাম তুসল্লি, যাও নামাজ পড়ে, তুমি তো কেন যেন নামাজই করো নাই, অথচ চার সেন্টার দিতে দুরুদ দিতে ক্যারেক্টারের ছবি করছে আর সাহেবের শরীরের কি বলতেছে নামাজ পড়ো নাই, তুমি যে আবার দুই রাকাত নামাজ পড়ছেন, আবার এসে সালাম দিচ্ছেন, আবার নবীজি বলছে যাও নামাজ পড়েছো নামাজ পড়ো নাই, তুমি তো কেমন জন্য নামাজই পড়া নাই, এইবার তিনবার করার পরে জিজ্ঞেস করলে বললেন আরজ করলেন যে আল্লাহ নেই আর রসুল আল্লাহ এই ফানা উসল্লি, হে আল্লাহর নবী আপনি আমাকে বলেন, হে আল্লাহর রসুল বলে দেন শিখেই দেন আমাকে আমি কিভাবে নামাজ পড়বো, নবীজি তখন সেটাকে নামাজ পড়ল। এতক্ষণ পর্যন্ত দাঁড়াই থাকলেন হাতটা এতে আল্লাহুল কায়াম রুকুতে গেলেন, এত লম্বা রুকু করলেন হাতটা ইসমা আল্লাহ থেকে রুকু একবার রুকুতে নিশ্চিন্ত হয়ে গেলেন, রুকুর থেকে দাঁড়াইলেন এত সময় পর্যন্ত থাকলেন যে হাতটা ইসমা আল্লাহুল কায়াম, এত সময় পর্যন্ত দাঁড়াই থাকলেন যে একেবারে স্থির হয়ে গেলেন, হঠাৎ করে দাঁড়াইছে আগের থেকে দাঁড়ানো ছিল, এই দুজনের একটা পার্থক্য আছে না, এই মাত্র বসলো আর আগের থেকে বসা ছিল পার্থক্য আছে না, এরকম স্থির হয়ে গেল, স্থিরভাবে করলেন হাতটা ইসমান না ফিস্তার থেকে মাথা উঠালেন বসলেন দুশ্চিন্তার মাঝে হাতটা ইসমান না ফিন জুলুস, নিশ্চিন্ত হয়ে গেলেন স্থির হয়ে গেলেন বসার উপরে বসা অবস্থায়, এইভাবে আর এক রাকাত পুরা করলেন। এরপরে নবী বললেন সল্লু কামা রাআইতুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখলে এইভাবে নামাজ পড়ো, মহতরম দেখতো আর বুঝলো তো কালিমার দ্বারা কিন্তু একটা জিনিসে তো মজবুতি আসবে না, রড সিমেন্ট রড বালু খোয়া লাগবে, আসল তো হলে সিমেন্টেই কিন্তু রড বালু খোয়া না হলে মজবুত তো হবে না, মজবুত নামাজ লাগবে, নামাজের মজবুতের জন্য সুন্নতের ইত্তেবা লাগবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী নামাজ লাগবে, আর নবীর তরিকার নামাজের আলোচনা হাদিসের মধ্যে আছে, সেখান কিতাবের মধ্যে আছে, এগুলো ওলামারা মাথার ঘাম পায়ে ফেলে নিজের রক্তকে পানি করে পেটে পাথর ফেলে জ্ঞানকে সংগ্রহ করছেন, দিনের পরে দিন সপ্তাহের পরে সপ্তাহ মাসের পরে মাস বছরের পরে বছর ৩০-৪০ বছর পরে পর্যন্ত একজন দিনে ফিরে এসে দিনে ফিরতে গেছে, ৪০ বছর পরে ফিরে আসছে, জোগাড় করে রাখছেন। কিন্তু আমাদের সময়ের অভাবে আমরা ওই সারাশ্রীর একটি তারা বলে দিয়েছেন পড়ার যোগ্যতা অর্জন করতে পারিনি, এটা আমাদের ভুল হয়েছে, আবার করা উচিত। কিন্তু তার জন্য রাস্তা বন্ধ হয়ে গেছে তা না, রাস্তা খোলা আছে। ওলামাদের মহব্বত যদি আমার অন্তরে থাকে, আমি যদি তার কাছে যেতে পারি, নামাজটা কিভাবে বলবো, আত্মা ইহা সহি আছে কিনা, সোরাগুলো সহি আছে কিনা, সোরা বাদে আছে কিনা, পরদর্শন কি কি যেটা জানার জানতে চাই, এমন কোনো আলেম নাই যিনি আমাকে শিখাবেন না। আর সেরকম কোনো আলেম আছে নাকি? না। হ্যাঁ, তার কাছে জিজ্ঞেস করে হুজুর আমি আপনার কাছে দৈনিক একটু আসতে চাই, বা সপ্তাহে তিন দিনে আসতে চাই, আমি তো কিছুই জানি না, দৈনিক একটা একটা করে দৈনিক শিখে দেবো। হ্যাঁ বাবা, তুমি আসো, তুমি আসো। তো মেনে মতাম রাস্তা বন্ধু, রাস্তা বন্ধ হয়ে যায় নাই। সত্য হলো যদি মহব্বত থাকে, সত্য হলো তাদের কাছে নিয়ে বলার বসার সময় থাকে। নবীজি বলছেন, হয়তো তুমি নিজে আলেম হও, আমরা তো তারবেলেন হও, আমরা তো তাদেরকে মহব্বত কান্নাওয়ালা হও, মহব্বতকারী হও, আমরা তো তাদের সামনে বসতে অভ্যস্ত হও। পঞ্চম রকম হইও না, পাতালিকা ধ্বংস হয়ে যাবা, ধ্বংস হয়ে যাবা। আমার নামাজটাকে সহি করার জন্য আমার ওলামাদের সাথে সম্পর্কের দরকার আছে। আমি সঠিক দিনের উপরে আছি কিনা, নাকি ৯৯টা সঠিক চলে একটা আবার ভিতরে ভেজাল নিয়ে দিতেছি, এটার মধ্যে একটা ভেজাল আছে কিনা, এটা জানার জন্য ওলামাদের কাছে যেতে হবে, ওলামাদের কাছে যেতে হবে। বারোয়ানি অর্জু করলে শরীর পাক হবে না, বারোয়ানি গোসল করলে গোসল করো দেখে বারোয়ানি গোসল করতে শরীর পাক হবে না, একটা চুল যদি শুকনা থাকে শরীর পাক হবে না। গোসল করো দেখে হাজার আলী রাজি আল্লাহ দেখি শুনলেন যে একটা চুল শুকনা থাকলেও গোসলের খরচ আদায় হবে না, শরীর পাক হবে না, নামাজ হবে না, তাহলে সাম্মা আদায় তো রাখছি। ওই দিন থেকে আমার রক্তের দুশ্মন হয়ে গেলাম, আমি আর চুল বড় হতে দিনে মাথা কামাই ফেলতাম। মেরে মহতর অভ্যস্তর বুজুর্গ, বারোয়ানি দিনের উপরে চললে নামিয়ে ভাবা যাবে না, পুরা দিনের উপরেই চলতে হবে। এই মানদারেরা পরিপূর্ণ ভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, শয়তানের রাস্তার অনুসরণ করো না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের বাঁচানো পথে চলো না। মেরে মোহতারাম দোস্তারা বুজুর্গ, শয়তানের বন্ধনটা যেখানে সরিয়েছ ওইটাই শয়তানের রাস্তা, যেটা সম্বন্ধে সরিয়েছে বলে নাই কিছু, ওইখান থেকেই শয়তানের রাস্তা শুরু। মেরে মোহতারাম দোস্তারা বুজুর্গ, পরিপূর্ণ দিন জানিবা, নামাজ রোজা হজ যাকাত এগুলো হলো দিনের মোটা মোটা জিনিসের পরিপূর্ণতা। এই নামাজ রোজা হজ যাকাতের জন্য ঠিক হওয়ার জন্য সর্বপ্রথম জরুরি হলে এলেন, যেহেতু আমরা দিনের উপরে চলে অপুষ্ট না, দিন আমাদের কাছে বিশ্বের মতো মনে হয়, দিন আমাদের কাছে বিরক্তিকর, কি বলেন, দিন আনন্দময় জিনিস আমাদের কাছে না বিরক্তিকর জিনিস। একটা মার্কেটে, সেই মার্কেটের দোকান আছে ৫০০টা দোকান আছে, এক এক দোকানে ঘরে মালিক সহ কর্মচারী দিয়ে লোক আছে ৩ জন, এক এক দোকানে দৈনিক কেনাকাটা করতে আসে ১০০, ২০০, ৩০০, ৫০০ মানুষ, ১০০০ মানুষ। তাহলে ৫০০ দোকানের সাথে ১০০০ মানুষ যদি আসে, ৫০০ মানুষ যদি আসে, বা ১০০ জন মানুষ যদি আসে ৫০০ দোকানে, তাহলে কত অর্ডার হবে? তো মসজিদকে সবগুলো মানুষ গেছে, মসজিদ হলে একটা নামাজ পড়তে পারে ৭৫ জন। এইটা কি এই মার্কেটওয়ালারা খুব খুশি হয়ে মসজিদ বানাইছে না বিরক্ত হয়ে বানাইছে? যদি খুশি হয়ে বানাইতো তো মার্কেটে যত মুসলমানের আনাগোনা হবে, কেনাকাটা করতে আসবে, সবাই যাতে নামাজ পড়তে পারে, এই অবস্থা ব্যবস্থা নিয়ে তাদের মসজিদটা বানানোর দরকার। আজকাল যেমন বিভিন্ন হাউসিং প্রজেক্ট আছে, এইগুলাকে আকর্ষণীয় করার জন্য স্কুলের জন্য জায়গা রাখে, কলেজের জন্য জায়গা রাখে, খেলার মাঠ রাখে, ঈদগাহ রাখে, একটা মসজিদে বানাই দেয়, এগুলো হলো হাউসিং এর আকর্ষণ বাড়ানোর জন্য। মেরে মহতারাম ডক্টর বুজুর্গ মুসলমানের কাছে মসজিদ কোনো মাহবুব জিনিস হয় নেই, মার্কেটের আকর্ষণ বানানোর জন্য, আকর্ষণ বানানোর জন্য মসজিদ এক সূত্র করে একটা বানাইছে, যাতে করে কোনো মানুষ এই কথা না বলে ওইটা অমুসলমানদের মার্কেট, ওইখানে একটু নামাজের জায়গা পর্যন্ত নাই। মেরে মহতারাম ডক্টর বুজুর্গ ইসলাম আমাদের কাছে বড় কষ্টের জিনিস হয়ে গেছে। এই জন্য ফজাইলের তালিমের হালকার খুব বেশি জরুরি হয়েছে, জরুরত করছে যে মানুষের মধ্যে দিনের তলব পয়দা করো, দিনের তলব পয়দা করো, আখেরাতের ভয় পয়দা করো, কবরের ভয়াবহতার বর্ণনা তুমি করো, যাতে করে মানুষ তার থেকে মুক্তি পেতে চায়, ইস্তার পেতে চায়, নাজাত পেতে চায়। ফজাইলের তালিম এটির জন্য জরুরি, কিন্তু ফজাইলের তালিম ইসলামের শেষ না। একজন মানুষ নামাজের ফজিলতের কথা শুনে শুনে নামাজ পড়ার জন্য সে আগ্রহী হইল, এখন আর ফজাইলের তালিমে তার ওই আগ্রহ তার চাহিদাকে পূরণ করতে পারবে না, এখন তাকে মাসাইলের তালিমে থেকে যেতে হবে। নামাজ সে কিভাবে পড়বে, নামাজ সে কিভাবে পড়বে, শুনল তো ফজাইলের হালকার মধ্যে বসে যে পাঁচ নামাজের মতো পড়বে, আল্লাহ তাআলা নিজে জিম্মায় তাকে জান্নাতে নিয়ে যাবে, এটা তো শুনলো, কিন্তু নামাজ কিভাবে পড়বে এটার জন্য মাসাইলের তালিমের হালকাতে তাকে যেতে হবে, ওলামাদের হালকায় তাকে যেতে হবে। নামাজ তো পড়বে দিনের মধ্যে পাঁচবার, খুব ভালো করে বললো সমাজ থেকে দেড় ঘন্টা লাগবে, বাকি সময় সে দিনদার হিসেবে দেখতে থাকুক, এটার জন্য কি ব্যবস্থা, এটার জন্য ব্যবস্থা হলো দাওয়াতের নামের মধ্যে চার চার মাস ফিরিয়ে থাকে, উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহ তাআলার জিকির অভ্যস্ত থেকে মানায় দেওয়া হবে। এই জন্য তবলিগের জামাত যখন রাস্তায় চলতে থাকে তখন কিভাবে যায়, জিকির ফিকিরের সাথে যায়, শিখতে শিখাইতে যায় যে রাস্তায় চলেও যে আল্লাহকে আল্লাহ দিনের উপর চলা যায়, আল্লাহকে স্মরণ দেখা যায়। হাতে কলমে ট্রেনিং চলতেছে, হাতে কলমে কি চলতেছে, ট্রেনিং চলতেছে। আর্মিরা শীতকালে মহড়াতে যায়, বিভিন্ন জায়গাতে মহলাতে যায়, কম জঙ্গলে খোলা মাঠে তাবু তাবু বানায় তারা অনেক ট্রেনিং ট্রেনিং দেয়, দূর দূরান্তরে পাহাড়ের মধ্যে যায় সেখানে ফায়ারিং হয়, মহড়াতে যায়। আমার বাড়ির পাশে খালি জায়গা ছিল অনেক, তারপরে শীতকালীন মহড়াতে বের হয়েছে, ওই খালি জায়গার মধ্যে এসে তাবু তাবু টাঙিয়েছে, অনেক দূর পর্যন্ত তারা রয়েছে। আমার একটা ছেলে ছোট 7-6 বছর বয়স হাঁটতে হাঁটতে গেছে ওইখানে, আপনারা কি করেন, আমরা এখানে পাহারা দেন, পাহারা দেন কেন, এখানে আমাদের অস্ত্র শস্ত্র আছে, তাতে কি হয়েছে, ওই যে নামাজ হয়েছে মসজিদে দেন, ওই যে আমাদের লোকজন তো কিছু গেছে মসজিদে, আমরা তো পাহারা পাহারা লাগবে না, আপনি মসজিদে দেন, সেটা আসছে তো যাই হোক মাঠে ময়দানে নামায় তাদেরকে ট্রেনিং দেয়। মেরে মহতারাম ডক্টর বুজুর্গ খোদার আর্মিরা এক মসজিদ থেকে আর এক মসজিদে যাইতেছে, এক গ্রামের থেকে আর এক গ্রামে যাইতেছে, আরে শেখো রাস্তায় চলতে চলতে আল্লাহ জিকির করতে করতে চলা যায়, আরে দেখো রাস্তার পাশের মানুষগুলোকে আজকেই তোমাকে সম্মানের দৃষ্টিতে দেখতেছে, নাজ রকমের গান গুনগুনিয়ে গান গাইতে গেছে যেটা তখন তোমাকে সম্মানের দৃষ্টিতে দেখছো, আরে তুমি আল্লাহ যেমন কোন থাকো মানুষ তোমাকে ইজ্জত করবে, এইভাবে তাকে চালো, যে রাস্তায় চলতে চলতে আল্লাহ জিকির করা যায়, বাজার করতে করতে দাওয়াত দেওয়া যায়, প্রথম করতে দেখতে দেখতে শিখতে শেখানো শিখা শেখানো যায়, তাকে সব জায়গায় দিন নিয়ে তোলা সম্ভব, এই জিনিসটাও তাকে শেখাও, চার মাসের জন্য বের করো, এই জিনিসটাও তাকে শেখাও, শুরু হয়ে যাবে যে দেড় ঘন্টা পরে বাকি 3.5 ঘন্টা পর্যন্ত কিভাবে সে আল্লাহর সাথে সম্পৃক্ত থাকতে পারে, এই সবক তাকে শেখায় দাও আল্লাহ রাস্তাতে বের করে, তখন জিকিরের মাধ্যমে সে আল্লাহকে স্মরণ রাখবে, তখন দাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ রাখবে, তখন দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ রাখবে। দাওয়াত দিতে গেছে কেউ সাথে দুর্ব্যবহার করতে কষ্ট পাইছে, মসজিদে দেড় দু রাখা তামাশ করে তার জন্য হেদায়ত পেয়েছে, এর মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ রাখবে। আল্লাহ তাআলাকে স্মরণ রাখার নানান পথ নানান রাস্তা অসংখ্য রাস্তা, ইমাম মালিক রহমতুল্লাহ বললেন কুল্লু মুতিহিন দাখিলুন, শরীয়ত সমস্ত শরীয়ত সুন্নত অনুযায়ী চলনাওয়ালা মানুষ, শরীয়ত সুন্নত অনুযায়ী সমস্ত চলনাওয়ালা মানুষ হলো জাকের। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এই জিকিরের দ্বারাও দিনের পূর্ণতা আনতে হবে, আখলাকের দ্বারা নিজের দিনকে হেফাজত করতে হবে। আমরা তো আমার দিন নিয়ে যাবে, যার উপরে চলন করছি, যাকে অপমান করছি, যার ব্যাপারে মিথ্যা কথা বলছি, ওরা নিয়ে যাবে আমার দিন কেমতের ময়দানে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এখলাকের দ্বারা নিজের দিনকে আল্লাহর কাছে কবুল করা যেতে হবে। ওই ফেরেশতাদের কাছে কবল করালে হবে না, ফেরেশতারা অনেক কিছুর কবল করে তবে করে নিয়ে যাবে কেমতের ময়দানে। হাদিসের মধ্যে আসলে অনেক মানুষের পেশি যখন হবে ডাক পড়বে, তাকে হাজির করো, তাকে হাজির করা হবে। সব মানুষের ব্যাপারে ডাক আসবে, অনেক মানুষ এমন হবে যে তাদের ব্যাপারে যখন ডাক আসবে, ডাকের সাথে সাথে ওই ব্যক্তিটাকেও হাজির করা হবে, আর তার সাথে নিয়োজিত যে ফেরেশতা তারাও হাজির হয়ে যাবে। তাদের কাছে যে ফাইল আছে, 30 বছরের ফাইল, 40 বছরের ফাইল, 50 বছরের ফাইল, সেই ফাইলের উপর মোহর লাগছে, যেদিন মারা গেছে ওই দিন ওই ফাইল নিয়ে যে হাজির হবে, ফেরেশতারা খুশি। বরং এক মানুষ ছিল আমলে ভরা, তার আমল নামা নামাজ রোজা হজ জাকাত কেমন ছিল, ওই ফাইল সেটাকে স্মুর সেটে বের হইতে চায়। ফেরেশতারা খুব আনন্দিত, বলতে চাবে আল্লাহ তারা বললেন যে খোলো না, খোলার দরকার নেই। ফেরেশতারা বলল যে আল্লাহ এ তো খালি নেক আমলে ভরা, আল্লাহ বললেন যে খোলো না। ফেরেশতারা বলল যে আল্লাহ আপনার এলেন তো সবচেয়ে বড় এলেন, কিন্তু নেকামল বলতে যে সংজ্ঞাটা আপনি আমাদেরকে দিয়েছিলেন, জানাইছিলেন, ওই সংজ্ঞার মধ্যে যেগুলো করবে ওইগুলো লিখছি, ওই পরিমাণে হলো বেশি। আল্লাহ তাআলা বলে দিলেন, রাখো তোমাদের সংজ্ঞা, রাখো তোমাদের ফাইল, তাকেও ধরো, তার আমলকেও একত্রিত করো, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো, কারণ হলে এই আমলগুলো করতে সে আমাকে খুশি করার জন্য করে নাই, আমার জন্য সে করে নাই, আমার কাছে তার কিছু পাওনা নাই। মেরে মোহতরম দোস্তো বুজুর্গ, বুঝতে হবে অন্তকে পাক করে এটাকে উপলব্ধি করার জন্য চেষ্টা করতে হবে। এই উপলব্ধি করার চেষ্টা যেটা করবে তাকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। বলে আলী জাহান্নামের কাছে মিলাল জিন্নি ওয়াল ওয়ালিন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ তাআলা বলে কিছু মানুষকে আমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবো, অপরাধ তাদের এই যে তাদের অন্তর ছিল তাদের বোঝার চেষ্টা করে, ডাকতে দৌড়িতে বোঝার চেষ্টা করে নাই, হক নাহককে বোঝার চেষ্টা করে নাই। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, দাওয়াত তাবলীগের মেহনত এই জন্য, কেউ যদি এই মেহনতটাকে নিজের নাজাত এবং সারা দিনের মানুষের হেদায়েতে নিয়োজিত শুধুমাত্র করতে থাকে, নিজের জানমাল খরচ করে, মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, অন্য কোন আশা ইচ্ছা দুনিয়ারই কোনো আগ্রহ তার ভিতরে যদি না থাকে, মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, এই মেহনতের যে আমূলকগুলো আছে, আমলগুলো আছে, রাষ্ট্রের আমল, তালিমের আমল, নামাজের আমল, ফিকির তেলাওয়াত করতে হাতের আমল, এগুলো যদি আল্লাহর জন্য করতে থাকে, মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাকেও হেদায়েত দিয়ে দেবেন। আর কিছু যদি সে না চায় এবং তার মত তাকে আল্লাহ তাআলা হাজারো মানুষের হেদায়েতের দরিয়া বানাই দিবেন। এই জন্য এই কাজ করবো তো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই তৌফিক দিয়ে দেয়। রাত্রি কষ্ট করে আসছি, সারা তিনটে বছর সফর করে আসছি, প্রথম মজলিস থেকে বঞ্চিত হইতে চাই নেই, সইতে পারে নেই, এই সারা আসি ওখানে থাকার কষ্টকে বরদাস্ত করে আমরা বসছি। আল্লাহ তাআলা এই কোরবানি কষ্ট থেকে রসিরা আল্লাহ তাআলা আমাদের গুনাহকে মাফ করে দেন। আরে শুধু গুনাহ মাফ করবেন না, এই আশা যদি আল্লাহর জন্য হয়ে থাকে, বিভিন্ন এলাকার, বিভিন্ন গোত্রের, বিভিন্ন বয়সের, বিভিন্ন দেশের মানুষ যখন নাকি আল্লাহর জন্য একত্রিত হয়, এই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মোদী মেম্বারের উপরে বসাবে, তাদের চেহারা দূর ঝলমল করতে থাকবে। নবীজি বলে দিচ্ছিলেন যে তারা নবীও না শহীদও না, আমরা সকলেই নিয়োগ করে নেই যাতে আল্লাহর জন্য শুক্রবার ঠিক আছে না, এবং কুর্তিতে আমলে আমরা বলব, এবং যারা বাড়ির থেকে 1 কিল্লা নিয়োগ করে আসছিলাম তারা ওই 1 কিল্লা থেকে বাড়ায় 3 কিল্লা পরে করে দেবো, বলবো তো ইনশাআল্লাহ। বলেন তো কে আছে 3 চিল্লা দিয়ে যাবো, 3 চিল্লা দিয়ে যাবে এরকম কে কে আছে? আল্লাহ তাআলা কবুল করে। আরে প্রথম মসজিদে যারা নিয়োগ করবে, নাম দিবে, এদের নাম তো হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কাতারে এদের নাম পড়বে, কারণ উম্মতের মধ্যে সর্বপ্রথম মুসলমান হবে। আর আমরা এই মাঝখানে বলতে সর্বপ্রথম নবী আল্লাহ কামকে করার জন্য তৈরি হইলাম। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেয়, আল্লাহ তাআলা আমাদের জানমালের মধ্যে একটু বরকত দিয়ে দেয়, অল্প আরামে অল্প খানায় আমাদের ক্ষুধাও দূর করে দেয়, ক্লান্তিও দূর করে দেয়। সব আমলের আগেই একেবারে সা পরিষ্কার কথা, প্রত্যেক নামাজের পরেই আমল চলতেই থাকবে। এই জন্য নামাজের আগে যখন আমল শেষ হয়ে যায় তখন ওই সময়টার মধ্যে আমাদের জরুরকে আমরা পুরো করে দেবো, করবো তো ইনশাআল্লাহ। না যখন আমল চলবে দুপুরে তখন দস্তরখান বিছিয়ে দেবো, রাত্রে যখন আমল চলতে থাকবে তখন দস্তরখান বিছিয়ে দিব, এটা করবো নাকি? না, এই টঙ্গীর মাঠে দস্তরখান, খানা দাস দাস, খানা দাস দাস, দস্তরখান হলো মশলা, বুঝতে পারলাম না কথাটা? না, খানা দাস দাস, দস্তরখান মশলা, খানা পাক হইলে ওই যে খ্রিস্টার মধ্যে জিম্মাদার যারা আছে, আমার মসজিদের পয়েন্টে জিম্মাদার যারা আছে তাদের কাছে জিজ্ঞেস করবো যে আমরা কি এখন দস্তরখান লাগাইতে পারি? যদি বলেন যে হ্যাঁ লাগান তাইলে লাগাবো, আমরা তো আমার পক্ষে তো খানা পাকাইছি, আমার দস্তরখান আমি কি রাখছি, এটা আমার আসতো আর দুটো দিকে বসানো না, খানার দরকার দস্তরখান মশওয়ারা। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার জন্য তৌফিক দিয়ে দেন। سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك. এখন ওইটাকে সমাজে করে দিতে পারো ভাই, একটা এলান আছে, ওই এলানটা শুনে প্রত্যেক ক্ষেত্রের জিম্মাদের সাথে আমার একটা এলান শুনে, প্রত্যেক ক্ষেত্রের থেকে প্রত্যেক ক্ষেত্রের যে তশকিলের জামাত আছে, ওই তশকিলের জামাত এবং সংশ্লিষ্ট জেলার যে তশকিলের জামাত আছে, এই দুই তশকিলের জামাত আজকে 10টার সময় নামাজের মিম্বরের দক্ষিণ পাশে আসবো, আপনাদের সাথে জরুরি মুদাকারা হবে ইনশাআল্লাহ। প্রত্যেক ক্ষেত্রের তশকিলের জামাত এবং ওই জেলা